আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2015 এর সম্মানিত সভাপতি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দায়িত্বশীল কর্মী ও সুধীবৃন্দ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাত বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দিশারি নবীকুল সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাহিত্য সংস্কারে আহলে হাদিস আন্দোলনের অবদান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয়। এই বিষয়ে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলার চেষ্টা পাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা একবিংশ শতাব্দীর পাদপীঠে অবস্থান করছি। বর্তমানে আমরা এমন একটা ক্রান্তিকাল অতিক্রম করছি যেখানে ইসলাম বিরোধী শক্তিগুলো তাদের হিংস্র নখর বিস্তার করেছে আমাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতিকে সমূলে উৎপাটিত করার জন্য, আর এক্ষেত্রে তারা মোক্ষম হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে সাহিত্যকে। তারা অনৈতিকতায় পরিপূর্ণ এবং অশ্লীলতায় ভরপুর বিধর্মী সাহিত্যের এক গগনচুম্বী প্রাসাদ নির্মাণ করেছে, যে প্রাসাদের থরে থরে স্তরে স্তরে সাজানো রয়েছে অশ্লীলতার বীজ। তারা সাহিত্যকে মনে করে যে আল ফান্নু লিল ফান, তাদের একটা দর্শন, অর্থাৎ শিল্পের জন্য শিল্প, আর্ট ফর আর্ট সেক, অর্থাৎ সাহিত্যের কোনো সাহিত্যকে তারা একটা বিনোদনের মাধ্যম হিসেবে গণ্য করে, এবং সাহিত্যের যে একটা দায়িত্ব রয়েছে, সামাজিক দায়বদ্ধতা রয়েছে, এটা তারা বিশ্বাস করে না। কিন্তু এর বিপরীত মেরুতে অবস্থান করছে ইসলামী সাহিত্য, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ এবং পরকালীন চিন্তা চেতনায় বিশ্বাস, এটাই হচ্ছে ইসলামী সাহিত্যের মূল ভিত্তি, যে এই চির অনিবার্য সত্য, চির সত্য, এই বিষয়ের দিকে আমরা প্রতিনিয়ত অবিরতভাবে আমরা আগুয়ান হচ্ছি, ধাবিত হচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, সাহিত্য সংস্কারে আহলে হাদিস আন্দোলনের অবদান, এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করার পূর্বে সাহিত্য সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের কি দৃষ্টিভঙ্গি রয়েছে সে বিষয়ে আমাদেরকে একটু অবগত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুশ শুআরা কবিদের ব্যাপারে একটা পৃথক সূরা নাজিল করেছেন, সেই সূরার 224 থেকে নিয়ে 227 নম্বর আয়াতে পবিত্র কোরআনের সাহিত্য সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি এটা সুস্পষ্টভাবে বিঘোষিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াশুআরাউ ইত্তাবিউল গাবুন, কবিদের অনুসরণ করা হচ্ছে পথভ্রষ্ট লোকেরা। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, হে নবী, আল্লাহর নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে তুমি কি লক্ষ্য করো না, তুমি কি দেখো না যে প্রত্যেক কবি, ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, প্রত্যেকটা উপত্যকায় তারা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। মুফাসসির কুল শিরোমণি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই অংশের ব্যাখ্যায় বলছেন, আই ফি কুল্লি লাগবিন ইয়াখুযুন, তারা প্রত্যেকটা অশ্লীলতায় বিচরণ করে ডুবে থাকে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইফআলুন, তারা যা করে না তা বলে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহ কাসীরা, তবে ওই সমস্ত কবিরা ব্যতীত যারা কি করে ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া যাকারুল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি অধিক স্মরণ করেছে। সূরা শুআরা 224 থেকে 227 নম্বর আয়াতে পবিত্র কোরআনের এই কয়েকটি আয়াত ইসলামের সাহিত্য সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি ইসলাম সাহিত্যকে কি দৃষ্টিতে দেখে, কি বিবেচনায় দেখে, সেটা দিবালোকের ন্যায় প্রস্ফুটিত হয়েছে এখানে। এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবী কবি যারা ছিলেন, বিশেষ করে হাসান ইবনু সাবিত, আবদুল্লাহ ইবনু রওয়াহা এবং কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু, তারা অস্থির হয়ে পড়লেন। তারা তাদের বিবেকের দুয়ারে এই আয়াতগুলো করাঘাত করলো। তারা চিন্তা করলেন যে আমরাও তো কবি, তাহলে আমরাও তো এই দলের মধ্যে পড়ে যাচ্ছি, ধ্বংসপ্রাপ্তদের দলের মধ্যে, যারা পথভ্রষ্ট তাদের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এমন এক দুর্বিষহ মুহূর্তে, এক দুঃসন্ধিগুণে সাহাবি কবি কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন যে ইন্নাল্লাহ কদ আনজালা ফি শিয়রি মা আনজালা, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তো কবিতা সম্পর্কে যা অবতীর্ণ করার তা তো করলেন, অর্থাৎ সূরা শুআরার আয়াতগুলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে বললেন যে ইন্নাল মুমিনা ইউজাহিদু বিসাইফিহি ওয়া লিসানিহি, অর্থাৎ মুমিন ব্যক্তি জিহাদ করে, সংগ্রাম করে, বিসাইফিহি ওয়া লিসানিহি, তার তরবারির মাধ্যমে এবং তার জবানের মাধ্যমে, তার ভাষার মাধ্যমে। এরপরে তিনি বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার জীবন রয়েছে তার কসম করে বলছি, লাকা আন্নামা তারমুনাহুম বিহি নাযহান নাবলে, তোমরা যেন কবিতার মাধ্যমে সেই কাফের মুশরিক বেদুইন কাফের মুশরিক গোষ্ঠীকে তোমরা তীরের মতো বৃদ্ধি করো, বিদ্ধ করো। রাহু আহমদ ওয়াল বাগাভি ফি শারহি সুন্নাহ বি ইসনাদিন সহীহিন, ইমাম আহমদ হাদিস নম্বর 27218 এবং ইমাম বাগাভি শারহু সুন্নাহ হাদিসটা বর্ণনা করেছেন, মিশকাত হাদিস নম্বর 4795। এই হাদিসে থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে সেই সাহাবী কবিদেরকে সান্ত্বনা দিলেন যে তোমরা ওই কবিদের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে অন্তর্ভুক্ত নাও যাদের কথা আয়াতে বলা হয়েছে, এবং সেই আয়াতে পরবর্তীতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এই অংশ দিয়ে এই সাহাবী কবিদেরকে সেখান থেকে ইস্তিসনা করে নেওয়া হয়েছে, অর্থাৎ বের করে নেওয়া হয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে অবহিত হলাম যে জিহাদের তরবারির মাধ্যমে একজন মুজাহিদ যেমন দিনের পথে জিহাদ করতে পারে, তেমনভাবে তার জবানের মাধ্যমে, তার ভাষার মাধ্যমে, তার সাহিত্যর মাধ্যমে সে জিহাদ করতে পারে। সেজন্য আমরা বলেছি যে জিহাদের অস্ত্র হচ্ছে কথা, কলম এবং সংগঠন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে স্পষ্টভাবে বলেছেন যে জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে তোমাদের জান দ্বারা, তোমাদের মাল দ্বারা এবং তোমাদের জবান দ্বারা জিহাদ করো। আবু দাউদ নাসাই এবং দারেমি বিসনাদিন সহিহ, হাদিসটি সহিহ। তাহলে এই যে হাদিসগুলো আমরা পেশ করলাম, এর আলোকে আমরা সুস্পষ্টভাবে অবহিত হতে পারছি, আমরা অবগত হতে পারছি যে জিহাদের অন্যতম অস্ত্র হচ্ছে ভাষা, অর্থাৎ সাহিত্য। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেই সময় ইসলাম মুসলমানদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তদানীন্তন কাফের কবি আমর ইবনুল আস, আবদুল্লাহ ইবনু জিবারা এবং আবু সুফিয়ান, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, এই তিনজন কবি যখন তাদের কবিতা, তাদের ভাষা দিয়ে মুসলমানদেরকে, ইসলামকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্ধ করছিলেন সমালোচনার তীরে, তাদের ইসলামের বিরুদ্ধে নানা রকম তারা কুৎসা রটনা করছিলেন, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিদেরকে, সাহাবী কবিদেরকে আহ্বান জানালেন যে মা ইয়ামনাউন লাযীনা নাসারু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসিলাহিহিম, ওই সমস্ত ব্যক্তিদেরকে কোন জিনিস বাধা প্রদান করে যারা আল্লাহ রাসূলকে অস্ত্র দিয়ে সাহায্য করে, যে আইয়ানসুরুহু বি আলসিনাতিহিম, আল্লাহ রাসূলকে তারা তাদের ভাষা দ্বারা, তাদের সাহিত্য দ্বারা সহযোগিতা করবে। এই আহ্বান যখন জানালেন, এটা মুসান্নাব ইবনে আবি শাইবাতে বর্ণিত আছে, হাদিস নম্বর 55, এই আহ্বান যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, তখন সাহাবী কবিরা সেই কাফের মুশরিক বেদুইন কবিদের প্রত্যুত্তরে তাদের রচনা শৈলীতে সমৃদ্ধ এবং ভাষাশৈলীতে পরিপূর্ণ সেই কবিতা দিয়ে তাদেরকে কুপকাত করলেন এবং কাফের মুশরিক কবিরা অবদমিত হয়ে গেল, তারা নিষ্ক্রিয় হয়ে গেল, তারা ইসলামের বিরুদ্ধে যে কটূক্তি করছিল সেই কটূক্তি থেকে তারা ফিরে আসলো। আমরা জানি যে এই সমাজ সংস্কারে সাহিত্য ভূমিকা পালন করে, এই জন্য তো আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কবি যাকে শায়রুর রসুল বলা হতো, তিনি তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মিম্বার নির্মাণ করে দিয়েছিলেন। হাদিসটি বুখারীতে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ হাসানা মিম্বারান ফিল মসজিদে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনু সাবিতের জন্য মসজিদে নববীতে মিম্বার নির্মাণ করে দিয়েছিলেন। একুমু আলাইহি কায়মান, হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু সেই মিম্বারে দাঁড়িয়ে ইফাখিরু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও ইনাফিহু, তিনি আল্লাহ রসুলের পক্ষ থেকে গর্বপ্রকাশক কবিতা রচনা করতেন অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করতেন, তাকে রক্ষা করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ইন্নাল্লাহ ইউয়াইদু হাসান বিরুহিল কুদুস, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হাসান ইবনু সাবিতকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কী করবেন, সহযোগিতা করবেন। মা না ফাখা আও ফাখার আন রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত হাসান ইবনু সাবিত তার কবিতার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উত্তর দিবে এবং তার পক্ষ থেকে গৌরবমূলক কবিতা আবৃত্তি করবে। শুধু তাই নয়, তিনি তাকে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনু সাবিতকে বলেছিলেন যে উহুজু কোরাইশান ফাইন্নাহু আশাদ্দু আলাইহিম মিন রাশকিন নাবাল, যে তুমি কোরাইশদের নিন্দা করে কবিতা রচনা করো কারণ তোমার কবিতা তাদের উপরে তীরের চাইতে বেশি বিদ্ধ হয়। তাহলে সাহিত্যের যে একটা কার্যকর ক্ষমতা রয়েছে, সাহিত্য যে ইসলামের বিরুদ্ধে যে সমালোচনা, সেই সমালোচনাকে উত্তর প্রদান করার জন্য সাহিত্য যে একটা কার্যকর ভূমিকা পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ সূচক যে বাণী সেটা থেকে আমরা সুস্পষ্টভাবে অবগত হতে পারি। এটি মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনু সাবিতের জন্য সবসময় দোয়া করতেন যে আজিব আননি হে হাসান ইবনু সাবিত, তুমি আমার পক্ষ থেকে সে কাফের জবাব প্রদান করো কাফের মুশরিকদের। ফাইন্না জিবরিল আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, হে আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতেন যে হে আল্লাহ আইয়িদহু বিরুহিল কুদুস, তাকে তুমি জিব্রাইলের মাধ্যমে কি করো, শক্তিশালী করো, সাহায্য করো। হাদিসটি মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই যে অনেকগুলো হাদিস, এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কবিদেরকে ইসলামের সমালোচনা প্রত্যুত্তর প্রদান করার জন্য কীভাবে তাদেরকে উৎসাহিত করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন, তাদের জন্য উৎসাহ ব্যঞ্জক কথা বলেছেন। আমরা জানি যে সমাজ বিপ্লবের আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে দুটি, প্রথমত আকিদায় বিপ্লব আনা, তারপর নির্ভেজাল তাওহিদে আকিদায় বিশ্বাসী নিবেদিত প্রাণ বিপ্লবী কর্মীদের একটি জামাত গঠন করা। প্রথম যে শর্তটা বলা হয়েছে সমাজ বিপ্লব, আহলে হাদিস আন্দোলন হচ্ছে একটি সমাজ বিপ্লব ভিত্তিক আন্দোলন, সমাজ সংস্কারমূলক আন্দোলন, এবং সেই সমাজ সংস্কারমূলক আন্দোলনের সমাজ বিপ্লব আনার জন্য আবশ্যিক দুইটি শর্ত বলা হয়েছে। তার প্রথমে বলা হয়েছে যে আকিদায় বিপ্লব আনা। আকিদায় বিপ্লব আনার জন্য অবশ্যই সাহিত্য কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন দুইজন ব্যক্তি এসে ওজস্বী ভাষায়, সাহে লালিত্যপূর্ণ ভাষায় যখন বক্তব্য প্রদান করলেন, তখন সাহাবা একরাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্রমুগ্ধের ন্যায় তাদের বক্তব্য শুনলেন এবং তারা তাদের ভাষাশৈলীতে বিমুগ্ধ বিমোহিত হলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চমৎকার একটা কথা বললেন যে ইন্না মিনাল বায়ানি লা সেহরা, অবশ্যই কিছু কিছু বক্তৃতার মধ্যে, কিছু কিছু কথার মধ্যে জাদু রয়েছে, ওয়া ইন্না মিনা শেয়রে হিকমা, এবং কিছু কিছু কবিতার মধ্যে জ্ঞানের কথা রয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের যে হাদিস। তাহলে সাহিত্য সমাজ সংস্কারে জাদুকরি ভূমিকা পালন করতে পারে সেটা আমরা অবগত হতে পারলাম। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার যে চার দফা কর্মসূচি ঘোষণা করেছে, সে চার দফা কর্মসূচির চতুর্থ দফাতে স্পষ্টভাবে বলা আছে যে তাসদিদে মিল্লাত বা সমাজ সংস্কার, অর্থাৎ সমাজ সংস্কারের জন্য আহলে হাদিস আন্দোলন এই বাংলার জমিনে কাজ করে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন সমাজ সংস্কারের জন্য তিনটি বিষয়কে প্রাধান্য দান করেছে। তার মধ্যে প্রথম হচ্ছে শিক্ষা সংস্কার, দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক সংস্কার, এবং তিন নম্বর হচ্ছে নেতৃত্বের সংস্কার। প্রথম যে সংস্কারের কথা বলেছে সেটা হচ্ছে শিক্ষা সংস্কার, এবং এই শিক্ষা সংস্কারের মধ্যেই সাহিত্যের সংস্কার লুক্কায়িত রয়েছে। অর্থাৎ সাহিত্যের যদি সংস্কার না হয় তাহলে শিক্ষা সংস্কারটা প্রকৃতপক্ষে কোনো ফলপ্রসূ হবে না, কোনো ফল প্রদান করবে না। এই জন্য আমাদের পরিচিতি কয়ের ধারা ঘয়ে বলা আছে শিক্ষা সংস্কারের মধ্যে যে আকিদা বিনষ্টকারী সকল প্রকার সাহিত্য সংস্কৃতি বর্জন করা, এবং তদস্থলে সহি আকিদা ও আমল ভিত্তিক সাহিত্য সংস্কৃতি চালু করা। তাহলে যে আকিদা বিরোধী যে সাহিত্য রয়েছে সেই সাহিত্যকে পরিবর্তন করে কোরআন এবং সহি হাদিস ভিত্তিক সাহিত্য আমাদেরকে চালু করতে হবে, তবেই আমাদের শিক্ষা সংস্কার কার্যকর ভূমিকা পালন করবে। দেখুন, মহান রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনের সূরা রাআদের 11 নম্বর আয়াতে যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা, ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন না ঘটায়। এই পরিবর্তনের কিভাবে সংগঠিত হবে, এই পরিবর্তন সমাজ পরিবর্তন সমাজ সংস্কারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং স্থায়ী কার্যকর উপাদান হচ্ছে সাহিত্য। আমরা যদি জগতের ইতিহাসে বিভিন্ন বিপ্লব এর দিকে লক্ষ্য করি, সমাজ সংস্কারমূলক আন্দোলনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে প্রথমত যে কোনো রাজনৈতিক বা সমাজ সংস্কারমূলক সাহিত্য সমাজ সংস্কারমূলক বিপ্লব এর ক্ষেত্রে চিন্তা জগতের বিপ্লব, যেটাকে বলে সাওরাতুন ফিক্রিয়া, এই চিন্তা জগতের বিপ্লব আগে সংগঠিত হয়েছে, যেটা লেখকদের কলমে প্রকাশিত হয় এবং মানুষের মধ্যে সেই বিপ্লবের বাণীটা সঞ্চারিত হয়, তাদের মধ্যে সেই বাণীটা পৌঁছে যায় এবং মানুষের হৃদয়ে জগতে একটা আমূল পরিবর্তন সাধন করে এই সাহিত্য। এটা জগতের বিভিন্ন বড় বড় বিপ্লব এবং সাহিত্য, আমরা বিপ্লবের দিকে যদি ইতিহাস আমরা অধ্যয়ন করি তাহলে আমরা স্পষ্টভাবে জানতে পারি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন সাহিত্য সংস্কারের সংস্কার করার জন্যই 1992 সালের 15 নভেম্বর হাদিস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিল এবং এই লক্ষ্যে 1995 সালে রাজশাহী ইউনিভার্সিটির পাশে কাজলায় হাদিস ফাউন্ডেশন ভবন প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা যেটা জানেন, সেটার লক্ষ্য কী ছিল, আসলে কী লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে হাদিস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আমাদের একটু উপলব্ধি করতে হবে। হাদিস ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে ছিল 1 নম্বর, যে মুহাদ্দিসিনের মাসলাক অনুসরণে কোরআন ও হাদিসের সঠিকা অনুবাদ ও ব্যাখ্যা প্রকাশ। আমরা ইতিমধ্যে দেখেছি যে মোহতারাম আমিরে জামাতের জেলখানার অভ্যন্তরে বসে লেখা তাফসিরুল কোরআন 30তম পারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। হাদিস ফাউন্ডেশনের এভাবে উদ্দেশ্য ছিল যে কোরআন এবং হাদিসের সঠিকা অনুবাদ প্রকাশ। আরও বেশ কিছু হাদিসের গ্রন্থ অনুবাদ এবং অন্যান্য কার্যক্রম আমাদের কী রয়েছে, জারি রয়েছে। 2 নম্বর, হাদিস ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে দৈনন্দিন মাসায়েল ও ব্যবহার বিধির উপরে খণ্ডাকারে পুস্তিকা প্রকাশ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমিরে জামাতের বেশ কিছু বই বেরিয়েছে, মাসায়েলে কুরবানি ও আকিকা, আশুরায়ে মুহাররম, এভাবে মাসালাগত যে বিষয়গুলো নিয়ে ছোটো ছোটো বই বেরিয়েছে, যেই বইগুলো শবে বরাত, মিলাদ প্রসঙ্গ ইত্যাদি, যেই বইগুলো ছোট্ট ছোট্ট একটা বই, কিন্তু এই বইগুলো মানুষের চিন্তা জগতে আলোড়ন সৃষ্টি করেছে, তাদের চিন্তা জগতে যে স্থবিরতা, যে তাকলিদের যে বীজ তাদের মন মস্তিষ্কে যে বপিত হয়েছিল, গ্রথিত এবং প্রথিত হয়েছিল, সেই চিন্তা জগতে কিন্তু একটা বিপ্লব সাধন করেছে এই ছোট্ট ছোট্ট বইগুলো। এবং এগুলো পড়ে অনেক ভাই তারা আহলে হাদিস হয়েছেন, তাদের আকিদাকে তারা পরিবর্তন করেছেন। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের সফলতা, সাহিত্য সংস্কারে সাহিত্য সংস্কারে এবং তার সাহিত্যের মাধ্যমে মানুষের আকিদায় বিপ্লব আনার একটি জাজ্বল্যমান দৃষ্টান্ত। এরপরে 3 নম্বর, যে উদ্দেশ্য ছিল হাদিস ফাউন্ডেশন প্রতিষ্ঠার, সেটি হচ্ছে যে আকিদা ও আমল বিষয়ে বিভিন্ন মৌলিক গ্রন্থ প্রকাশ এবং অন্যান্য জরুরি পুস্তকের বঙ্গানুবাদ প্রকাশ, যে কাজগুলো আমাদের চলছে এবং পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবে। যেমন দেখুন, মোহতারাম আমিরে জামাতের উদাহরণস্বরূপ বলছি যে সর্বশেষ যে সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বিশাল একটা সাহিত্য কর্ম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহিত্য জীবনীর মধ্যে যে অসংখ্য জাল এবং জৈব বর্ণনা অনুপ্রবিষ্ট হয়েছিল সেগুলো থেকে তিনি বাছাই করে সহি বর্ণনাগুলোকে সমন্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাংলা ভাষায় একটা বিশুদ্ধ জীবনী গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন, যেটা তার জেলখানার মধ্যে বসে রচনা করা। এবং সেখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে যেগুলো সমাজে প্রচলিত প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। তাহলে সাহিত্য সংস্কারের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র জীবনকে বিশুদ্ধ তত্ত্ব এবং তথ্যের আলোকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যেটা অবশ্যই সমাজ সংস্কারে কার্যকর ভূমিকা পালন করছে এবং করবে। দেখুন, হাদিস ফাউন্ডেশন থেকে আমাদের মূলত 2 ধরনের কাজ হয়। একটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের গবেষণামূলক পুস্তক প্রকাশ করি, আরেকটি হচ্ছে ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ে গবেষণা পত্রিকা মাসিকা তাহরিক আমরা প্রকাশ করি। আত্তাহারিক যখন 1997 সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করেছিল, তখন প্রথম সংখ্যার সম্পাদকীয়তে বলা ছিল যে আত্তাহারিক বিশেষ একটি আন্দোলনের লক্ষ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সে আন্দোলন পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার আন্দোলন, সে আন্দোলন আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহী ভিত্তিক সমাজ গড়ার আন্দোলন, সে আন্দোলন বিশ্বমানবতার প্রকৃত মুক্তি আন্দোলন। তাহলে আহলে হাদিস আন্দোলন অর্থাৎ আত্তাহারিক মানে হচ্ছে দ্য মুভমেন্ট অথবা দ্যাট ভেরি মুভমেন্ট, আন্দোলন অথবা বিশেষ আন্দোলন। আহলে হাদিস আন্দোলন তাহারিক প্রকাশ করে মানুষকে যে আন্দোলিত করার আন্দোলন শুরু করেছিল, সে আন্দোলন আজকে বাংলার ঘরে ঘরে আনাচে কানাচে মানুষের পণ্য কুটিরে পৌঁছে গিয়েছে এবং তাদের চিন্তা জগতে বিপ্লব সৃষ্টি করেছে মাসিক আত্তাহারিক। আমরা যদি একটু ফিরে তাকাই তাহলে দেখব যে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি যখন তারজুমানুল হাদিস বের করলেন, তারপরে সাপ্তাহিক আরাফাত বের করলেন, এরপরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ইসলামী পত্রিকার জগতে একটা শূন্যতা সৃষ্টি হলো, যে শূন্যতাটা দীর্ঘ সময় পর্যন্ত বিরাজিত ছিল। এই শূন্যতা উপলব্ধি করে মোহতারাম আমিরে জামাত সমাজ সংস্কারের এক দুর্নিবার আকাঙ্ক্ষা নিয়ে মাসিক আত্তাহারিক এর প্রকাশ শুরু করেন এবং 97 সালের সেপ্টেম্বরে মাসিক আত্তাহারিক হাঁটি হাঁটি পা করে যে যাত্রা শুরু করেছিল, আজকে সেটা ফুলে ফলে সুশোভিত হয়ে তার বিশাল কর্মযজ্ঞ নিয়ে সামনে এগিয়ে চলেছে। আত্তাহারিকের বিশেষ করে সম্পাদকের কথা বলতে হয় যে সমাজ সংস্কারে সাহিত্য সংস্কারে কী ভূমিকা পালন করছে। সম্পাদকীয় হচ্ছে একটা পত্রিকার প্রাণস্বরূপ। মানুষের দেহে যদি প্রাণ না থাকে, কল্প না থাকে, তাহলে সেটা একটা মরা পচা অসার দেহে পরিণত হবে যার কোনো মূল্য থাকবে না। সম্পাদকীয় হচ্ছে একটি পত্রিকার সেরকম কল্প অর্থাৎ হার্টের মতো। এই সম্পাদকের মাধ্যমে একটা আন্দোলনের, একটা পত্রিকার মন মানসিকতা, তাদের চিন্তা চেতনা, তাদের ধারণা উপলব্ধি করতে পারে যে কোনো ব্যক্তি। আত্তাহারিকে মোহতারাম আমিরে জামাত যে সমস্ত গবেষণালব্ধ সংক্ষিপ্ত সারগর্ব সম্পাদকীয় লেখেন, সেই সম্পাদকীয়গুলো সাহিত্য সংস্কারে, বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সংস্কারে, অর্থনীতি সংস্কারে এক বৈপ্লবিক ভূমিকা পালন করে যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন যে শিক্ষিত ব্যক্তিরা যখন প্রথমে পত্রিকা হাতে নেয় তখন কিন্তু মাসিক আত্তাহারিকের কী করে সম্পাদকীয় পড়ে, তাদের সম্পাদকীয়র ভাব ভাষা এবং সাহিত্য তার চিন্তাধারা তাদের জ্ঞানের জগতে আলোড়ন সৃষ্টি করে এবং তারা নতুন করে ভাবতে শেখায়। এছাড়া তাদের রয়েছে দর্শে কোরআন এবং হাদিস, এখানেও পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জাল এবং জয়ীফ হাদিসের বেড়াজাল থেকে মুক্ত হয়ে সমসাময়িক বিষয়ের উপরে বস্তুনিষ্ঠ এবং গবেষণাধর্মী আলোচনা আমাদের দর্শে কোরআন হাদিস এবং প্রবন্ধগুলোর মাধ্যমে উপস্থাপিত হয়, যেগুলো সাহিত্য সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর মাধ্যমে। যেমন দেখুন, কিছু দু একটা উদাহরণস্বরূপ বলছি, সময় নাই, সময় শেষ। যেমন তাবলিগে দিন, মারিফতে দিন, হায়াতুন নবী, ইনসানে কামেল, ইসলামে তালাক বিধান, এই সমস্ত দর্শে কোরআন হাদিসগুলোর মাধ্যমে, প্রবন্ধগুলোর মাধ্যমে আমাদের সমাজে ইসলামের নামে জেঁকে বসা জগদ্দল পাথরের মতো আমাদের উপরে যে শরীয়তের নামে শরীয়ত চেপে বসেছিল, ভুয়া শরীয়ত, সেগুলোকে অপসারিত করার জন্য এবং কোরআন এবং সহিহ সুন্নার আলোকে যে সঠিক বিধান প্রতিষ্ঠার জন্য এই জিনিসগুলো দর্শে কোরআন হাদিস প্রবন্ধ এগুলো কার্যকর ভূমিকা পালন করেছে। আপনারা অবগত আছেন যে তালাক এবং তাহালিল প্রথমে তাহারিকে প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছিল, দর্শ আকারে, পরে সেটা বই আকারে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে যখন বাংলাদেশে হাইকোর্টে ফতোয়া নিয়ে তারা ফতোয়াকে নিষিদ্ধ জারি করলো, তার অপোজিটে আমাদের মাঝহাবে আলেমরা কি হিল্লা প্রথাকে তারা জায়েজ ঘোষণা করলেন। মোহতারাম আমিরে জামাত তখন কলম ধরেন, তালাক ও তাহালিলের বিষয়ে বই লিখলেন এবং এটা অনেক ইসলামের নামে যে হিল্লা প্রথার জাহিলিয়াত, সে জাহিলিয়াতকে কবর রচনা করেছে এবং মাঝহাবি ভাইরাও কিন্তু ঠেলায় পড়লে আমাদের কাছে এই বিষয়ে সমাধান নিতে আসে এবং তারা তালাক ও তাহালিল বইয়ের মাধ্যমে তাদের অনেকের সংসার যেটা ধ্বংস হয়ে গেছিল সেটা আবার তারা পুনরায় তাদের সংসার রক্ষা হয়েছে। তাহলে এটা আহলে হাদিস আন্দোলনের একটা সাহিত্য সংস্কার, যার দর্শে কোরআন হাদিস এবং প্রবন্ধের মাধ্যমে যেগুলো সূচিত হয়েছে। তারপরে আত্তাহারিকের ফতোয়ার কথা বলতে হয় যে অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয় একটা কলম হচ্ছে মাসিক আত্তাহারিকের ফতোয়া। যেই ফতোয়াগুলো যারা ফতোয়া বোর্ডের মুফতি রয়েছেন, সম্মানিত মুফতি রয়েছেন, তারা অনেক গবেষণা করে তারা ফতোয়া লেখেন, তারপরে ফতোয়া বোর্ডের মাধ্যমে সেগুলো আলোচনা এবং পর্যালোচনা যাচাই বাছাই করার পরে সেই ফতোয়াগুলো তাহারিকে প্রকাশিত হয়। এবং যেটা বাংলাদেশের বলা যায় ইসলামী পত্রিকা জগতের ইতিহাসে এক অবিস্মরণীয় বিপ্লব সৃষ্টি করেছে, যেখানে মনে করা হতো যে পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা ফতোয়া দেওয়া শুধু সম্ভব নয়, কিন্তু মাসিক আর তাহারিক মানুষের মনে বদ্ধমূল এই ধারণাকে উৎপাটিত করেছে, ধারণাকে দূর করেছে এবং প্রমাণ করে দিয়েছে যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে ফতোয়া দেওয়া সম্ভব। এবং এই ফতোয়ার মাধ্যমে অনেক মানুষের পরিবর্তন এসেছে, তারা তাদের আমল এবং আকিদায় পরিবর্তন বিপ্লব সূচিত হয়েছে, তারা তাদের যে কোরআন এবং হাদিসের বাইরে অপ্রমাণিত যে আমলগুলো ছিল সেগুলো তারা ছেড়ে দিয়েছে। আর তাহরিকের ফতোয়ার এগুলো হচ্ছে ফসল, এগুলো হচ্ছে সমাজ সংস্কারে তাহরিকের বা আন্দোলনের, আহলে হাদিস আন্দোলনের একটি অবদান। শুধু তাই নয়, আর তাহরিকের মাধ্যমে যে বানান রীতি রয়েছে, সাহিত্যের যে সংস্কার, সেটা তো একটা ভূমিকা পালন করেছে। আমরা জানি যে বাংলা ভাষায় প্রচুর আরবি এবং ফার্সি শব্দ রয়েছে, এই জন্য আত্মাহারিক তার নীতিতে যে সেই শব্দগুলোর দিকে লক্ষ্য করে আমরা আমাদের বানান রীতি আমরা অক্ষুণ্ণ রেখেছি। আমরা অনেক সময় আত্মাহারিক পাঠ করে অনেকে বলে যে এই বানানটা তো ঠিক হয়নি, যেমন জেলা বানান আমরা অন্তর্যদে লিখে তাহারিকে, অনেকে পড়ে বলে ভাই এই বানানটা তো ভুল হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। শব্দটা উর্দু থেকে জেলা বদ যেহেতু আছে সেই জন্য আমরা সেখানে অন্তর্য দিয়ে লিখি, জাল যেখানে থাকে সেখানে আমরা অন্তর্য দিয়ে লিখি, সিন থাকলে সেখানে আমরা তালবস দিয়ে লিখি, সিন থাকলে সেখানে আমরা দন্ত স দিয়ে বাংলায় প্রকাশ করি। এভাবে বাংলা ভাষায় যে অসংখ্য উর্দু এবং ফার্সি শব্দ রয়েছে সেদিকে আমরা খেয়াল করে আমাদের বানানীতি ঠিক করেছি। যাই হোক, এভাবে আহলে হাদিস আন্দোলন তার সাহিত্যের মাধ্যমে সাহিত্য সংস্কারে যে বিপ্লবী অবদান রেখেছে সেটা এক কথায় অতুলনীয় এবং অবিসংবাদিত। এ নিয়ে যে ভূমিকা পালন করেছে সেটা আমাদের স্বর্ণাক্ষরে ইনশাল্লাহ লিপিবদ্ধ হয়ে থাকবে। আহলে হাদিস আন্দোলন তার সাহিত্যের মাধ্যমে মানুষের চিন্তা জগতে যে বিপ্লব সাধন করেছে, মানুষের চিন্তা জগতে চিন্তার বদ্ধ দুয়ারে আঘাত করে করাঘাত করে যে বিপ্লব সাধন করেছে, সেই বিপ্লবের পদধ্বনি আজকে আমরা বাংলাদেশের শহর নগর গ্রামগঞ্জ সর্বত্র গুঞ্জরিত হতে দেখি, প্রতিধ্বনিত হতে দেখি, এবং মানুষকে দলে দলে সেই সাহিত্যের যে পরিবর্তন, সেই পরিবর্তনের আলোকে তাদেরকে সংগঠনে পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকে আমরা তাদেরকে সামনের সারিতে আগুয়ান দেখতে পাই, অগ্রসর দেখতে পাই। আমি আমার বক্তব্য শেষ করব, তবে শেষে মোহতারাম আমিরে জামাতের একটি সমাজ বিপ্লবের ধারা বইয়ের 20 পৃষ্ঠায় যে একটা চমৎকার মূল্যবান তিনি উক্তি করেছেন সেটা দিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। সেখানে তিনি বলেছেন যে লিখুন, আপনার লেখা মানুষের হৃদয়তন্ত্রীতে আঘাত হানুক, সেখানে ঝংকার উঠুক, সমাজ বিপ্লবের অগ্নিশিখা জ্বলে উঠুক, ঘুণে ধরা আকিদায় পরিবর্তন আসুক, আপনার বই ছিঁড়ে ফেলুক দুঃখ নেই, কিন্তু সাথে সাথে হৃদয়ে লালিত জাহিলিয়াতের অন্ধকার যেন ছিঁড়ে খান খান হয়ে যায়। যে তিনি আহ্বান এই সমাজ বিপ্লবের ধারা এই বইয়ের মধ্যে রেখেছেন, সেই আহ্বানকে আমরা সামনে রেখে আহলে হাদিস আন্দোলন তার সাহিত্য সংস্কারে যে বিপ্লবী অবদান, সেই অবদান তারা রেখে এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সাহিত্য সংস্কারে এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জয়ীফ এবং জাল হাদিসের বেড়াজাল থেকে মুক্ত করে একটা বিশুদ্ধ ইসলামী সাহিত্য বিশ্ববাসীকে, বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার জন্য আহলে হাদিসের আন্দোলনের সাহিত্যের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এবং এক্ষেত্রে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এবং মাসিক আত-তাহরিক তার অগ্রণী ভূমিকা পালন করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকাশনাগুলোকে টিকিয়ে রাখুক এবং এর কার্যপরিধি ধীরে ধীরে আরও বিস্তৃত করার, আরও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা নেতা এবং কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।